الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. قال المؤلف رحمه الله: فإن لم يحضر الوالي أو نائبه فالأحق بالإمامة أقرأهم لكتاب الله ثم على الترتيب الذي ورد ذكره في قوله صلى الله عليه وسلم: يا أم القوم أقرأهم لكتاب الله. جدي صلاة الجنازة রাষ্ট্রপ্রধান অথবা তার নায়েব তার প্রতিনিধি উপস্থিত না হতে পারেন, তাহলে ইমামতির অধিক উপযোগী হলেন তিনি যিনি আল্লাহর কিতাব বেশি মুখস্থ রাখেন। আল্লাহর কিতাবের ক্ষেত্রে যে যত বেশি কারি, হাফিজুল কোরআন ইমামতির জন্য সর্বাধিক উপযোগী, সবচেয়ে বড় হক হচ্ছে হাফিজুল কোরআনের। তারপরে হাফিজুল কোরআনের পরে ধারাবাহিকভাবে যেরকম হাদিসে এসছে সেরকম তা আলোচনা করছেন। বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া উম্মুল কওম আকরাউহুম লিকিতাবিল্লাহ, ইমামতি করবে তাদের মধ্য থেকে যে বড় কারি অর্থাৎ আল্লাহর কিতাবের। ফা ইন কানু ফিল কিরাআতি সাওয়াআন ফা আ'লামুহুম বিসুন্নাহ, যদি আল্লাহর কিতাবের ক্ষেত্রে সমান হন তাহলে তারপরে যিনি বেশি জানবেন আল্লাহর নবীর সুন্নাহ। তাহলে প্রথম নম্বর কি দেখব? কোরআন। দ্বিতীয় নম্বর নবীর সুন্নাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফা ইন কানু ফিস সুন্নাতি সাওয়াআন ফা আকদামুহুম হিজরাতান, এবারে যদি সুন্নতে সমান হন তাহলে তাদের মধ্যে যিনি আগে হিজরত করেছেন তিনি। তারপরে যদি হিজরতে সমান হন তাহলে আগে যিনি ইসলাম কবুল করেছেন তিনি। ধারাবাহিকতা। এরপরে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালা ইয়ুমান্নার রাজুলু রাজুলা ফি সুলতানিহি, কেউ যেন কারো রাজত্বে অন্য কারো রাজত্বে ইমামতি না করে। ওয়ালা ইয়াকউদ ফি বাইতিহি আলা তাকরিমাতিহি ইল্লা বিইযনিহি, কেউ যেন কারো মানে অন্য কারো নির্দিষ্ট স্থানে সম্মানের স্থানে না বসে তার অনুমতি ছাড়া। এর রিওয়ায়েতটি সহিহ মুসলিমে আছে। তাহলে আমরা এই হাদিস দ্বারা জানলাম ইমামতির উপযোগী সর্বাধিক বা বেশি হকদার সর্বাধিক যে হাফিজুল কোরআন, এবারে ওই হিসাবে একজন যদি হাফিজুল কোরআন তিন পারা আরেকজন পাঁচ পারা, কেউ গাড়িকে পাঁচ পারা, একজন পাঁচ পারা আরেকজন দশ পারা, স্পষ্ট একজন নুস কোরআন আরেকজন ফুল কোরআন, কারো গাড়িকে মদনী হবে, এরকম বলেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাউহুম লিকিতাবিল্লাহ, এটি হচ্ছে আসল। বাকি সরকারের কোন নির্দেশ থাকলে সেটা আরেক কথা, ওটা আমরা জানি না, এটা আমাদের ব্যাপার নয়। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলেননি যার বংশীয় মর্যাদা দেখি সমাজগতি, এরকম বলেননি। হ্যাঁ, রাষ্ট্রপ্রধান যে ওইটা ব্যাপার আরেকটা আপনারা শুনেছেন, কিন্তু সাধারণত ইমামতির উপযোগী সে বেশি হকদার যে আল্লাহর কালামের হাফিজ হবে। তারপরে যদি কয়েকজন হয় এরকম সবাই হাফিজুল কোরআন দেখতে মাশাআল্লাহ হাদা হাফিজ ও হাদা হাফিজ ও হাদা হাফিজ, এই অবস্থায় এদের মধ্যে থেকে যিনি আলেম হবেন আল্লাহর নবীর সুন্নাহর ক্ষেত্রে বেশি, উনি হবেন ইমাম। فإن كانوا في القراءة سواء فأعلمهم بالسنة বর্তমানে আমরা বুঝতে পারি কি বড় আলিম কি ছোট আলিম বুঝে যায় আল্লাহর পক্ষ থেকে, অনেকটাই বুঝে যায়। এছাড়া মানুষ একটু বয়স্ক হলে বা এরকম ইজ্জত বলা হলে এমনি দিয়ে দেয়। এবারে সুন্নায় যদি সমান হন, যেহেতু আমরা দেখতে পারি সবাই সমান, তাহলে তৃতীয় স্তর فأقدمهم هجرة যিনি আগে হিজরত করেছেন ওইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জমানায়। তবে এখন যদি কোনো জায়গায় এরকম পাওয়া যায় ইসলামী রাষ্ট্র আর এরকম ইসলামী রাষ্ট্রের লোকজন হিজরত করে আসে তাহলে প্রযোজ্য হবে فأقدمهم هجرة নিয়মতান্ত্রিক। فإن كانوا في الهجرة سواء فأقدمهم سلما যদি হিজরতের সময় সমান হন, একই সাথে হিজরত করে এসছেন আর এদের সবার মধ্যে আল্লাহর কিতাবও পাওয়া যাচ্ছে, হাফিজুল কোরআন সবাই, সুন্নার আলিমও সবাই, হিজরত সবাই সমানভাবে করেছেন এক সময়ে, তাহলে এই অবস্থায় যিনি আগে ইসলাম কবুল করেছেন তাকে প্রাধান্য দেওয়া হবে। এইগুলো তারতিব বা ধারাবাহিকতা ইমামতির। এরপরে আর কিছু বলার প্রয়োজন নেই, এতটুকুই যথেষ্ট। সামনে গিয়ে কি যতটুকু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যথেষ্ট, আলহামদুলিল্লাহ। তারপরে ওয়ালা ইয়ুম্মানা আর-রাজুলু আর-রাজুল ফি সুলতানিহি, কেউ যেন তার সুলতানে, সুলতান মানে রাজত্ব, রাজত্ব বলতে কি, যেমন কারো বাড়িতে গেছেন অথবা কারো মসজিদে গেছেন, ওই জায়গার ইমাম নির্দিষ্ট, এই মসজিদের সন্তান হচ্ছে ওই ইমাম যে এই মসজিদের ইমাম, বুঝতে পারছেন? আপনি বাড়িতে গেছেন বড় আলেম, ও যদি আপনাকে ইমামতির অনুমতি না দেয় আপনি ইমামতি করবেন না। এই মসজিদের ইমাম যে নির্দিষ্ট ইমাম তিনি ইমামতি করবেন। ওলা ইয়ুম্মানা আর-রাজুলু আর-রাজুল ফি সুলতানি, তারপরে আরেকটা কথা, ওয়ালা ইয়াকউদ ফি বাইতিহি আলা তাকলিমাতিহি ইল্লা বিইযনিহি, কারো বাড়িতে গেছেন আপনাকে দাওয়াত দিয়েছে, সে তার মসনদ আছে আসন, সব জায়গায় আছে কিনা, আপনি শিক্ষক, আপনার শিক্ষকের জায়গা, ঠিক আছে, এই পিরিয়ডে আপনি বসবেন, আরেকজন এসে এখানে বসবে না, এটা হচ্ছে তার স্থান, মুদির, মুদিরের পোস্ট, সে ওখানে বসছে আপনি ওখানে বসবেন না। তবে সে যদি অনুমতি দেয়, আপনি বড় লোক দেখে সে অনুমতি জানা বসেন তাহলে বসতে পারবেন। আবার অনুমতি অনুমতি বেশ কম আছে, অনেক সময় যেমন আমরা এরকম মাঝে মধ্যে যাই কোনো কোনো জায়গায় আমাদের ছাত্রদের দোকানে কাজ করেন বা এরকম, তো আমাকে বলে ওখানে বসেন, আমি ওখানে কিরকম বসবো এটা হিসাব টিসাব মুশকিল, ঠিক না? হ্যাঁ, যদি এই দোকান তার নিজস্ব হয় তাহলে আলহামদুলিল্লাহ মুশকিল, আর আমি ওখানে যেতেই চাইবো না, ওখানে বসা এটা হচ্ছে কফিল থেকে তাকে তার জন্য এই জায়গা নির্দিষ্ট করা হয়েছে, ওকে বসলে বসতে পারবে না, এটা হচ্ছে তার দায়িত্ব। তো আমাদের এক ভাই হচ্ছে তার নিজস্ব দোকান ছিল, ওখানে গেলাম উস্তাদ বসেন, তো আমি মুশকিল, এখন খুব খুশি, ও বসতে পারে জোর বসলাম, এটা তো অনুমতি ছাড়া কেউ কারো নির্দিষ্ট জায়গায় সম্মানের জায়গায় বসবে না, এটা হচ্ছে নবীর সুন্নাহ। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সব বিষয়ে কথা বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আচ্ছা, এই হাদিসে এই জায়গায় টপিক বা আসল উদ্দেশ্য হলো জানাজার সালাতে ইমামতি কে করবেন, প্রথম নম্বর আপনারা শুনেছেন যিনি প্রশাসক বা রাষ্ট্রপ্রধান ইনি, অথবা তার পক্ষ থেকে যে তার স্ত্রী তলাভিষিক্ত হবেন বা তার প্রতিনিধি তিনি ইমামতি করবেন, আর যদি ওরা না আসতে পারেন তাহলে যিনি সর্বাধিক হাফিজুল কোরআন তিনি ইমামতি করবেন। তারপরে আপনার সঙ্গে আলোচনা এক্ষেত্রে আরেকটা হাদিস আপনারা শুনেন, বলছেন যিনি বেশি কারি বেশি কোরআনের হাফেজ তিনি ইমামতি করবেন, চাই না বালে বাচ্চাই হোক, ছোট বাচ্চা 10 বছর 7 বছর হাদিস হয়ে পড়ে 12 বছর হাফিজুল কোরআন ও ইমামতি করবে। এদের মধ্যে থেকে যিনি বেশি কোরআনের হাফিজ তিনি ইমামতি করবেন। আপনার বলার তো মুশকিল, 7 বছরের বাচ্চা কিরকম ইমামতি করে? যদি 7 বছরের বাচ্চা এরকম সালাত বুঝে আছে কিনা, এরকম মাঝে মধ্যে দেখা যায় সুবহানাল্লাহ ওই ছোট বাচ্চা খতিব জুম্মার খুতবা খুতবা দিচ্ছে, জুম্মার খুতবা খুতবা দিচ্ছে ছোট বাচ্চা, দেখেছেন ইউটিউবে দেখবেন, আল্লাহু আকবার। একটা বাচ্চা ছিল মিশরে, শুনেছিলাম আমি শেখ ইবনে উসাইমিন রহমাতুল্লাহ থাকতে, শেখ ইবনে উসাইমিন রহমাতুল্লাহ আলাইহি প্রতি রমজানে শেষ দিকে আর রমজান মাসে যদি থাকেন হারামে তখন দোষ দিতেন মক্কায় মুকাররমায়। এই এতিকাফ করতেন আর মসজিদ দর্শ হতো ওই সময়। এখান থেকে একটা লোক গিয়েছিলেন ইন্দোনেশিয়ার ছাত্র, সেখানে উপস্থিত বলছে যে আমি একটা বাচ্চাকে দেখলাম শিশু 8 বছরের বাচ্চা নাকি না এরকম না বলো না বালিক বাচ্চা 8000 হাদিস হাদিসের হাফেজ। তো সে বলছে আমি তার সাথে সাক্ষাৎ করেছি, সে দুই একটা হাদিস বলেছিলাম ওগুলা আমার স্মরণেই, আমি তাকে বললাম তো সে আমাকে হাদিস বলে দিল, সুবহানাল্লাহ ওই বাচ্চা হাদিস বলে দিয়েছে সম্পূর্ণ হাদিস। তো কি বলেন এই বাচ্চা ইমাম হবে না আপনি ইমাম হবেন? আলহামদুলিল্লাহ জানেন না, আস্তাগফিরুল্লাহ, কত মনে হয়েছে আলহামদুলিল্লাহ পর্যন্ত সঠিক নেই, শুদ্ধ করে পড়তে পারে না, একজন দুজন নাকি বলে। আচ্ছা সামনে দলিল শুনেন, এটা বললাম এই জামানা এরকম মজুদ তার স্মরণশক্তি এরকম, সুবহানাল্লাহ তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ তাদের স্মরণশক্তি কিরকম ছিল দেখেন। এক বাচ্চার কথা আমর ইবনে সালামা বলেন, আমর ইবনে সালামা انهم يعني قومه وفدوا على النبي صلى الله عليه وسلم فلما ارادوا ان ينصرفوا قالوا يا رسول الله من يؤمنا قال اكثركم جمعا للقران او اخذا للقران فلم يكن احد من القوم جمع ما جمعت فقدموني وانا غلام وعلي شمله لي قال فما شهدت مجمعا من جرم الا كنت امامهم وكنت اصلي على جنائزهم الى يومنا هذا اخرجه ابو داود والبيهقي واصله في البخاري ولكن ليس فيه موضوع الشاهد منه وهو روايه من ابي داود وقد خرجته في صحيح ابي داود رقم كتب بولشن আমর ইবনে সালামা ছোট বাচ্চা বলে তো বড় হয়ে গেছে। তো তিনি বললেন আমার গোত্রের লোকজন গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে, ওখানে গিয়ে তারা ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার পরে যখন ফিরলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ফিরার সময় আমাদের ইমামতি করবে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকসারুকুম জামআন লিল কুরআন, তোমাদের মধ্যে থেকে যে কুরআন বেশি জমা করেছে তার মনে বেশি হিফজ করেছে। তাহলে তার মানে কোনটা? হাফিজুল কুরআন, যে বেশি হাফিজুল কুরআন অত বলে আফজালুল কুরআন, সময় অত একই। তারা যখন আসলেন তখন দেখলেন এরকম আছে, আমাদের মধ্যে থেকে কে বেশি কোরআন হিফজ করেছে বলছেন। তখন তারা সবাই তাকিয়ে দেখলেন, আমি যতটুকু কোরআন হিফজ করেছি আমার মতো আর কেউ নাই। ওই সময় এখানে তো নাই, অন্য রেওয়ায়েতে এসেছে, হ্যাঁ ও আল্লাহ গোলাম, আমি ওই সময় গোলাম ছিলাম। অন্য রেওয়ায়েতে এসেছে ইবনু সিত্তিন আও সাবঈন, আমি ওই সময় আমার বয়স ছিল ছয় বা সাত। আমার বয়স কত ছিল? সবাই তাকিয়ে দেখলেন আমার মতো বেশি কোরআন হিফজকারী আর কেউ নেই। তাই তারা আমাকে ইমামতের জন্য পেশ করলেন। সুবহানাল্লাহ, হ্যাঁ সহির বাচ্চা ইবনু সিত্তিন আও সাবঈন, মনে করেন সাত শীত সাত মানে কি ছয় অথবা সাত, তো আমরা বেশি ধরল সাত। সাত বছর বাচ্চা হাজুর কোরআন সবার আগে ইমামতি করছেন, বলছেন ওই সময় আমার ছাত্র আমার উপর ছিল আর আমি ইমামতি করতাম। বলছেন আমার গোত্রের যে কোনো জামাতে আমি গেছি, যে কোনো স্থানে গেছি, কোন দলের কাছে আমি গেছি, তখনই তারা আমাকে ইমামতের জন্য পেশ করত। আর ওই সময় থেকে এখনো আমি ইমাম আছি। সুবহানাল্লাহ, সাধারণ মসজিদে ইমামতি করি, আবার জানাজার ইমামতি করি। কি বলছেন? ওকুন্তু সাল্লি আলা জানাইজিহিম ইলা ইয়াউমিল হাযা, আজ পর্যন্ত আমি তাদের সালাতুল জানাজা পর পড়ে আসছি। এখানে আলিমদের ইখতিলাফ আছে, মতভেদ আছে, তো নবীর ফরমান চলে এসেছে আর কারো আমল চলে, কারো কথা চলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবি ছোট সাহাবি ছয় সাত পুত্রের বাচ্চা ইমামতি করলেন, যদি এটা না জায়েজ হতো তাহলে এইসব সাহাবা ইনাকে ইমামতি ইমামতিতে দিতেন, আর যদি ইমামতিতে দিয়ে দিতেন তবু আল্লাহর পক্ষ থেকে চলে আসতো ওহি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন আল্লাহ পাক, খবরদার এরকম না হলে বাচ্চা যেন ইমামতি না করে। করতেন কিনা? ওহি। অতএব আল্লাহ যখন এই কাজকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সমর্থন করলেন, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম সমর্থন করলেন, এর দ্বারা বুঝা গেল নাবালিক বাচ্চা যদি হাফিজুল কোরআন হয়, সালাতের বিধিবিধান বুঝে, তাহলে এই অবস্থায় সে ইমামতি করতে পারে, ফরজ সালাতের ইমামতি করতে পারে, নফল সালাতের তো করতেই পারে। বলে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এই হাদিস দ্বারা, এই আলোচনার দ্বারা বুঝতে পারলাম ইমামতির কে বেশি হকদার, কে বেশি উপযোগী। এর পরের কথা সালাতুল জানাজা, যদি কয়েকটা জানাজা একত্রিত হয় নারী পুরুষ মিলে, এই অবস্থায় সবার সালাতুল জানাজা একসাথে পড়বেন, যেভাবে আমরা এই মসজিদে দেখতে পাই এখানে একসাথে কয়েকটা সালাতুল জানাজা হয় কিনা? প্রথমে ইমামের সাথে, প্রথমে পুরুষ তারপরে মহিলা। আচ্ছা, পুরুষ বড় তারপরে পুরুষ ছোট, নাবালিক বালিক পুরুষ, নাবালিক পুরুষ আর মহিলা, তখন কি করবে? প্রথমে বালিক পুরুষ, তারপরে নাবালিক পুরুষ, তারপর মহিলা, এই সিএলে রাখা হবে। আর এই সিএলে তাদের সালাতুল জানাজা পড়া হবে। এক্ষেত্রে দলিল পেশ করছেন তিনি কয়েকটা, যদি একটাই বলি তো যথেষ্ট। বলছেন আন নাফি আন ইবনে উমর رضي الله عنهما أنه صلى على تسع جنائز جميعا. عبد الله بن عمر رضي الله عنهما نويتي جنازة صلاة قريتين اكسطة قريتا اچھا برا برتمارے حرام مکہ مکرمہ جائی ہمنا دیکھتے پانے ایک ساتھ کتو جانا تھا ایک ساتھ پڑا ہے لائن لے گئے جائے مجھے نہیں تو الصلاة على الاموات منی انیک اگر جو الاطفال انیک ایک ساتھ شوار ملے صلاة جانا تھا نوائی گئے پوتو میں پروش ترپورے مہیلے صلاة الجنازة. اچھا بولن تو امرا مرمونا مرمونا سوئے کی دیتا ہمیں اپنا شده چن ای راستو قدان امرا دی راستو ایسی بادشاہ عبداللہ بن عبدالعزیز آل سعود غفر الله له ورحمه الله تاکہ معاف کرن تر اوپر رحم کرن گت راتے مارا گیچن یہ پرسنگ اپنادر کے بولیں یہ تے کہ ہمارے سکل کی شکھا لاب کرا اچھے یہ لکھتی پتیبیر انتمو عزت والا راشٹر پودا اپنا آیت جانے میں سارا پتیبیر تے انتمو بیکتتو عزت بیشی আবার হারামাইন শরীফের রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ইজ্জত বেশি গুণাহতা আছে ভুল ত্রুটি আছে থাকতে পারে মানুষ হিসেবে থাকে না আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাকে মাফ করুন তার পরিবার পরিজনকে সবর করার তৌফিক দিন এই রাষ্ট্রে যারা জনগণ তাদেরকেও সবর করার তৌফিক দান করুন আর মালিক আবদুল্লাহ মারা যাওয়ার পরপরই তার আগে স্থলাভিষিক্ত ছিলেন আমির সালমান বিন আব্দুল আজিজ বর্তমানে এই রাষ্ট্রের মালিক বা বাদশাহ হচ্ছেন সালমান বিন আব্দুল আজিজ বুঝতে পারছেন খেয়াল রাখবেন সহজ সালমান বিন আব্দুল আজিজ আর তার উনার নায়ক হচ্ছেন পরবর্তীতে মিগরেন বিন আব্দুল আজিজ উনি মারা যাওয়ার পরেই অটোমেটিকলি চেজন হয়ে গেছে খলিফা আর এখানে উনি লড়াই নেই আলহামদুলিল্লাহ সবাই আনুগত্য প্রকাশ করছেন আরেকটি কথা জানাজার সালাতের অধ্যায় তো আপনারা এর পূর্বে শুনেছেন আলিমদের মতবিরোধে সালাতুল জানাজা পড়া যায় কিনা মানে গায়বানা নামাজে জানাজা গায়বানা নামাজে জানাজা পড়া যায় কিনা আমরা আলোচনা করেছিলাম আগে নাই এর মধ্যে থেকে একটা মত হল যারা রাষ্ট্রপ্রধান অথবা যাদের প্রসিদ্ধি আছে যাদেরকে লোকজন ভালো পায় এদের সালাতুল জানাজা গাইবানা সালাতে জানাজা পড়া যায় একটা মত ছিল কিনা একটা মত ছিল যদিও শেখ মাসুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলী এটাকে গ্রহণ করেননি আমরা আলোচনা করেছি তাই ওই দ্বিতীয় মত অনুযায়ী সৌদি আরবে আজকে মাগরিবের সালাতের পরে সমস্ত মসজিদগুলিতে গাইবানা সালাতে জানাজা পড়া হবে মালিক আবদুল্লাহ বুঝলেন এটা খুতবায় বলেছেন আজকে আমাদের সুলেমানিয়া জামে মসজিদের খতিব খালিদ আল খরাবি আমি এটি তর্জমা করে আসলে জুম্মার সালাতের পূর্বে যে খুতবা হয় এই খুতবার অনুবাদ আপাতত এক মাসের জন্য ব্যবহার করছি তাও আবার বাংলায় রায় উদ্ধতি আলহামদুলিল্লাহ তো একদিন আমাদের সকলকেই যেতে হবে এই মালিক আবদুল্লাহ কত অভাব এবং প্রতিপত্তির অধিকারী ছিলেন শেষ একদম লাস্টে তো আমাদের সকলকেই যেতে হবে না না আমরা কেউ এমন এমন কেউ আছে যে মরবে না আরো একশো আমিও জানি না কেউ জানে না কে কার আগে মরবে কে পরে মরবে কেউ জানি না, সুবহানাল্লাহ। তাহলে ওই মুহূর্তের কথা সবসময় স্মরণ করা উচিত কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানযুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ইমানদারগণ, তোমরা ভয় করো আল্লাহকে, আর আগামীকালের জন্য তোমরা কি করছো তাকে স্মরণ করো, দেখো, চিন্তা করো। আচ্ছা, আগামীকাল বলতে কোনটা? কালকে শনিবার। কোন কাল? আখেরাত, এ আমাদের দিন। ওই পরের জিন্দেগি, পরের জিন্দেগির জন্য আপনি এখান থেকে কি পেশ করছেন ওইটা চিন্তা করুন। শুধু পয়সা বললেন না, মাঝে মাঝে প্রত্যেক দিন একটু চিন্তা ভাবনা করবেন, আমার আপনার আমার দিনটা আপনার দিনটা কিরকম গেল একটু চিন্তা করা উচিত আমাদের সকলকেই। যখনই আমরা যাব তখনই স্মরণ করব, ভালো ক্ষেত্রে দিন যাপন করার চেষ্টা করি, ইসলামের উপর যেন থাকি, আর এই অবস্থায় যেন আমাদের সকলের মত আসে। এখন মালিক আবদুল্লাহ, আজ জুম্মার রাত্রে বৃহস্পতিবার দিনগত রাত মারা গেছেন, ভালো না? ফজরের সময় একজন আরেকজনকে সবাই সালাম প্রণাম করছে, আর একজন আরেকজনকে সমবেদনা জ্ঞাপন করছে, আজা অর্থাৎ সমবেদনা জ্ঞাপন করছে একজন আরেকজন ফজরের সালাত। যাই হোক, ওটা রাজনৈতিক ব্যাপার, আমাদের আলোচনা করার প্রয়োজন নেই। এ রাষ্ট্রে যারা অবস্থান করছে বেশিরভাগ মানুষ তাকে ভালো পায়। সালাত আজকে খুতবায় তো সবাই সব মসজিদগুলিতে বলা হয়েছে, তাই না? আল্লাহ তাকে মাফ করুন। আর এই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যিনি পরিবর্তিত হয়েছেন, আল্লাহ যেন তাকে ইসলামী নিজাম, ইসলামী বিধান জারি করার তৌফিক দান করুন। আমরা দোয়া করি, দোয়া তারা তো ওরে আমরা ইসলামী আকীদার উপর আছি আর থাকবো, ইসলামকে অগ্রাধিকার দেব, কোরআন সুন্নাহকে অগ্রাধিকার দেব। আমরা দোয়া করি আল্লাহর কাছে তাদের প্রথম অনুযায়ী তারা যেন ইসলামী বিধান পরিপূর্ণভাবে জারি করতে পারে, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করুন। আচ্ছা, কথা শুনছিল আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুমা একসাথে নয়টি জানাজা সালাত আদায় করেছেন। ওই সময় কি করলেন? ফাজআলা আর-রিজালা ইয়ালুনাল ইমাম, পুরুষদেরকে ইমামের কাছাকাছি রাখলেন, ওয়ান-নিসা ইয়ালিনাল কিবলা, আর নারীদেরকে কিবলার দিকে রাখলেন। তাহলে ইমামের কাছাকাছি কে? পুরুষ। এরপরে দ্বিতীয় স্তরে মহিলা। এরপর বলছেন, আচ্ছা, ফাসাফাহুন সাফান ওয়াহিদান, একই কাতারে, মানে একই লাইনে আর কি। নিয়ম যাত্রী, ওউদিআত জানাযাতু উম্মি কুলসুম বিনত আলী ইমরা উমর বিন খাত্তাব ওয়াবনু লাহা ইউক্বালু লাহু যায়েদ উদিআ জামিআন। বলছেন উম্মে কুলসুম বিনত আলীর জানাজা রাখা হলো, যিনি হলেন উমর ইবনে খাত্তাবের স্ত্রী, আর তার বাচ্চা যার নাম হচ্ছে সৈয়দ, মানে মা এবং বাচ্চা একসাথে মারা গেছেন, বুঝলি স্পষ্ট? তখন তারা দুজনকে একসাথে রাখা হয়েছে। ওয়াল ইমাম ইয়াউমাইযিন সাঈদ ইবনে আস وفي الناس ابن عباس وابو هريره وابو سعيد وابو قتاده سبحان الله هذا وجمه القطار وجمه امام ছিলেন অর্থাৎ মদিনার আমির ছিলেন সাঈদ ইবনে আস রাদিয়াল্লাহু আনহু আর লোকজনের মধ্যে ছিলেন আব্দুল্লাহ বিন আব্বাস আবু হুরায়রা আবু সাঈদ আবু কাতাদা সবাই ইজ্জতওয়ালা সাহাবা রাদিয়াল্লাহু আনহু আজমাইন তখন কি করলেন? বলছেন ওউদিআল গুলাম মিম্মা ইয়ালিল ইমাম, ওই বাচ্চাকে ইমামের কাছাকাছি রাখা হয়েছে নিকটবর্তী, আর মাকে পরবর্তীতে, মা আর বাচ্চা, বাচ্চা তো পুরুষ তো তাকে ইমামের নিকটবর্তী রাখা হয়েছে মাকে পরে। ফাকালা রাজুলুন ফা আনকাতু যালিক, তো ওই সময় এক ব্যক্তি বললেন, আমি এটাকে যেমন আমার কাছে যেমন খারাপ লাগলো, মাকে রাখবেন আগে কিন্তু মাকে রাখবেন কি পরে, খারাপ লাগার কথা না, মার ইজ্জত বেশি, বাচ্চা খালি বাড়ি কিন্তু এখানে দেখা যায় বাচ্চা আগে আর মা পরে। তো তিনি বলছেন فنظرت الى ابن عباس وابي هريره وابي سعيد وابي قتاده وشو يعني اي চারজন সাহাবা দিকে তাকালাম সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস চিনেন তো কে কি সবাই চিনে ও আবু হুরায়রা কে রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু সবাই প্রসিদ্ধ সাহাবা। আমরা ওই ওই ব্যক্তি বললেন আমি আমার কাছে এটা খারাপ লাগলো, তখন বললাম মা হাজা এটা কি বাচ্চা কেন আগে বাচ্চা থাকবে পরে মা থাকবে আগে ঠিক না, তখন তারা সবাই বললেন হি সুন্নাহ এটাই হচ্ছে সুন্নাহ, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা সুন্নাহ বলতে স্পষ্ট কার সুন্নাহ এটা বলেন তো, আর যদি কেউ বলে না এটা শুধু নবীর সুন্নাহ নয় ওলাফায়ে রাশিদীনের সুন্নাহ হতে পারে, কিন্তু আসল হবে সাহাবী যখন বলবেন সুন্নাহ তখন আসল হবে এটা নবীর সুন্নাহ ইনশাআল্লাহ। এই রওয়ায়াতটি হযরত নাসাঈ ইবনুল জারুল শেষ পর্যন্ত এই গেল একটা অধ্যায়। জানাজা যখন পড়বেন কয়েকজন যদি হয় একসাথে তাহলে একসাথে পড়তে পারেন, পুরুষকে রাখবেন আগে আর মহিলা পরে। আচ্ছা এরপরে আবার বলছেন ويجوز ان يصلى على كل واحده من الجنائز صلاه لانه الاصل আর জায়েজ কয়েকটি জানাজা একসাথে প্রত্যেক জানাজা আলাদা আলাদা করে পড়া যায় আর এটা জায়েজ আর এটাই হলো আসল কথা বলছেন। কেউ যদি বলে না আমাদের সলাতুল জানাজা আলাদা হবে কোনো কথা নেই, কিন্তু যদি যায় অসুবিধা নেই, কিন্তু আগে যেহেতু আগের হাদিস দ্বারা বোঝা গেল এটি শুননা তাহলে আলহামদুলিল্লাহ দ্বিতীয় মতের দিন আর এরকমই আমল চলছে, কিন্তু কেউ যদি এরকম আলাদা আলাদা করে পড়ে তাহলে এটা কি হবে না, না যায় হবে না, কিন্তু সাধারণত শুননা এই চার সাহাবির কথা আব্দুল্লাহ বিন আব্বাস আবু হুরায়রা আবু সাঈদ আবু কাতাদা সবাই বলছেন এটি হচ্ছে সুন্নাহ, তার মানে কোনটা এরকম ধরাবে এখানে ওয়া আল্লাহু আলাম। সংক্ষিপ্ত করে নিলাম এখানে। এরপরে আরেকটা মাসআলা, জানাজা সালাত মসজিদে পড়া কি জায়েজ, এটা হচ্ছে আরেকটা মাসআলা। তো শেখ বলছেন রহমতুল্লাহ আলী وتجوز الصلاة على الجنازة في المسجد جنازة الصلاة مسجد عليك وجائز يبقى رحمة مسجد يبقى حرمين شريفين يكون جاك يبقى حرم شريف لقو لقو مالا في كل جاك جاك كتاك ها قصم بم مسجد نويته ঠিক না, অথবা মসজিদে হারাম করতে হবে, কিন্তু সঠিক কথা হচ্ছে মসজিদে পড়া যায় আর হারামিন শরীফের ব্যাপার গুলো আলাদা, তবে সালাতুল জানাজা জানাজার সালাত পড়ার স্থানে আলাদা করে পড়াটা উত্তম, দেখবেন পরে আলোচনা আসছে। এরকম যদি ব্যবস্থা থাকে তাহলে ওটা উত্তম। আমাদের দেশে সাধারণত মসজিদে পড়া হয় না, বাইরেই পড়া হয় ঠিক না, ওইটাই ভালো সাধারণত। তবে বড় বড় মসজিদ এগুলোই এখন দেখেছি ওখানেও সালাতুল জানাজা পড়ার ব্যবস্থা আছে বিভিন্ন জায়গায়, শহরে বন্দরে আছে না, বায়তুল মোকাররম এখন জায়গায় পড়ে মসজিদে পড়ে কিনা মসজিদে, আরো দেখেছি বিভিন্ন জায়গায় এরকম সালাতুল জানাজা পড়েন। তাহলে হানফি মজহবের মাসালা এখানে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা এটা না মানে না মেনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর আমল করছে আলহামদুলিল্লাহ। এই বিষয়ে অনেক ইখতিলাফ আছে বুঝলেন, কিন্তু সহিহ কওলটাই। এবারে শুনে দলিল কি সহিহ মুসলিমের রিওয়ায়াত মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন লাম্মা তুফি সাদ ইবনে আবি ওয়াক্কাস আল্লাহু আকবার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যখন মারা গেলেন আর সাদ ইবনে আবি ওয়াক্কাস ওই যে সাদ শহীদ হলেন আল্লাহ দুজন সাহাবায়ে কেরামদের একজন সাদ ইবনে আবি ওয়াক্কাস ঠিক না, যাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। আর সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি সর্বপ্রথম ওই ব্যক্তি যিনি ইসলামী সৈন্যের পক্ষে তীর নিক্ষেপ করেছেন জিহাদে, তিনি হলেন কে সাদ ইবনে আবি ওয়াক্কাস। আর সরাসরি জান্নাতি সাদ ফিল জান্নাহ আল্লাহ তো রাদিয়াল্লাহু আনহু যখন তিনি মারা গেলেন أرسل أزواج النبي صلى الله عليه وسلم أن يمروا بجنازته في المسجد ويصلين عليه ففعل الله رسول صلى الله عليه وسلم استيقون شنبات برلن بلن تار جنازة تار لاس دي جنو مسجد آسا ہوئے مسجد آسا ہوئے تار لاس اور امرات تار صلاة جنازة پڑھو تار پر تار رکم پڑھلن তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালাতুল জানাজা আদায় করলেন। তখন লোকজন বলল ফাবালাহুম আন্নাস আবু যালিক, কিছু লোক বলল এটা তো ভালো না, আর এমনকি কেউ কেউ বলেন এটা বিদআত, মায়েরা বলেছেন এটা বিদআত সবই। হ্যাঁ, কারণ এটা তো আগে দেখলাম না। এই সংবাদ এসে পৌঁছালো মা আয়েশার কাছে রাদিয়াল্লাহু আনহু, কারণ মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার স্মরণশক্তি বেশি ছিল, ফকিহা ছিলেন, আলিমা ছিলেন, হাফেজাতুল কিতাব ওয়া সুন্নাহ ছিলেন রাদিয়াল্লাহু আনহা, তার ইজ্জত বেশি মা আয়েশার। কি বলেন, ইজ্জত বেশি আছে কিনা? আপনারা তো কোনো গর্ব করেন না, না মা আয়েশাকে মানেন সিদ্দিকা, তার বাপকে আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইজ্জত এই উম্মতের মধ্যে সবার উপরে আলহামদুলিল্লাহ সবার উপরে প্রথম নম্বর যার ইজ্জত নিয়ে হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। বেদাতি সবসময় তো দুশ্মন থাকে, দুশ্মন মৌজুদ আছে শিয়া আছে না, যে কেউ আবু বকরের সাথে দুশ্মনী রাখে তার সাথে আমাদের সম্পর্ক নাই, সম্পর্ক আছে আমার নবীরও সম্পর্ক নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহরও সম্পর্ক নাই। কি বলেন আপনারা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর প্রিয় বন্ধু, নবীর শ্বশুর রাদিয়াল্লাহু আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেষ্টা বলা যায়, দেখবেন বিভিন্ন সময় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম ব্যক্তি আবু বকর, এমন ব্যক্তি আবু বকর যে দুই ব্যক্তির কথা রব্বুল আলামিন নিজে উল্লেখ করেছেন যে গারে সূরে যে দুইজন ছিলেন এই দুইজনের একজন হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর আরেকজন হচ্ছেন প্রথম ব্যক্তি কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকরের কথা আসছে, আল্লাহ তাকে ইজ্জত দিয়েছেন, ওই রকম ইজ্জত হচ্ছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদলু আয়েশা আলা সাইরিন নিসা কাফাদলি ফারিদি আলা সাইরিত তাআম, হাদিস সহীহ। আয়েশার ফজিলত সমস্ত নারীদের উপর যেভাবে সাইরিত খাবারের মর্যাদা সমস্ত খাবারের উপর, ওই সময় সাইরিত খাবারকে সবাই বেশি ইজ্জত ওয়ালা খাবার মনে করত, বুঝতে পারছেন তো? ওইরকম আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার ফজিলত সবার উপরে, সুবহানাল্লাহ। দেখবেন হাদিস খুঁজে খুঁজে বের করুন, দেখবেন কত মাসআলা মাসাইল বিশেষ করে নারীদের ব্যাপারে তো সুন্দর করে মা আয়েশা তুলে গেছেন, তার ইজ্জত বেশি। আগেই বলেছি এই জমানায় পাওয়া যায় 7 বছরের 8 বছরের বাচ্চা হাফেজুল কোরআন পাওয়া যায় কিনা? আপনারা তো জানেন বাংলাদেশ পাকিস্তান থেকে এসে 8 বছরের বাচ্চা হাফেজুল কোরআন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে গেছে, হয়েছে কিনা? আর একটা দুইটা দেখি জান বাংলাদেশে গিয়ে দেখুন কত হাফেজুল কোরআন রয়েছে ছোট বাচ্চারা। এটা রব্বুল আলামিনের ফজল আমাদের উপর, আমরা বলি আলহামদুলিল্লাহ। হয়তো তেল নাই কিন্তু কিছু বাচ্চা এরকম আছে যারা হাফেজুল কোরআন আছে, কিন্তু আমি উপস্থিত হয়ে বলছি হাফিজুল কোরআনের কথা। মায়ের বয়স কম ছিল কিন্তু ইজ্জত তার বেশি। দেখলেন হাদিস, দেখেন যখন লোকজন বললো এরকম কি মসজিদে পড়লেন, তাদের কাছে খারাপ লাগলো, মা আয়েশা শুনে বললেন মা আসরা আন-নাস ইলা আন ইয়ঈশু মা লা ইলমা লাহুম বিহি আবু আলাইনা আন ইমাররা বিজালালাতিন ফিল মসজিদ ওয়াল্লাহি মা সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সুহাইল ইবনে বাইদা আর কেন তাদের পড়লাম? তারপরে বলছেন আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহাইল বিন বাইদা আর তার ভাইয়ের সালাতুল জানাজা মসজিদের ভিতরে পড়েছে। বুঝলেন হাদিসটি কোথায়? সহিহ মুসলিম। তাহলে আর কারো কথা চলে? জানাজা সালাত মসজিদে পড়া যায়, আলহামদুলিল্লাহ। তাহলে এখানে মজল দখল না, দখল কিসের? হাদিসের। হাদিস সহিহ, ওইটি আমরা গ্রহণ করবো। ইদা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস সহিহ হলে ওইটি হচ্ছে আমার মাযহাব। কে বললেন এটা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আচ্ছা, এই কথা কিন্তু শুধু ইমাম আবু হানিফা না, সমস্ত আইমায়ে কেরামে সকলেরই। কারণ কেউ দাবি করতে পারে না আমি সব হাদিস জানি, সব হাদিস জানি, সব কিছু জানেন যিনি, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। বাকি আপনি যত বড়ই আলেম হন না কেন, আপনার থেকে ভুল হতে পারে, আপনার অজানা থাকতে পারে, বরং অজানা বেশি জানা কম। যত বড়ই আলেম হন, রব্বুল আলামিন বলেছেন কুল রূহু মিন আমরি রব্বি ওমা উতিতুম মিনাল ইলম ইল্লা কালিলান। তুমি বলে দাও রূহ হচ্ছে আমার রবের একটি নির্দেশ মাত্র, তোমাদের খুব কম জ্ঞান দান করা হয়েছে। রূহের ব্যাপারে তোমরা জানো না, আরো স্বাভাবিক ভাবে তোমাদের যে জ্ঞান দান করা হয়েছে ওটা অল্প দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কি জানো? আল্লাহর নির্দেশাবলী কত আছে? لو ان ما في الارض من شجره اقلام والبحر يمده من بعده سبعه ابحر ما نفدت كلمات الله। এই পৃথিবীতে যত গাছ আছে সব গাছগুলিকে যদি ক্রম বানিয়ে দেওয়া হয় আর 8টি সমুদ্রের পানিকে এক সমুদ্র তার সাথে আরো 7টি সংযুক্ত করুন সংযুক্ত, তাহলে 8টি সমুদ্রের পানিকে কালি বানিয়ে দেওয়া হয়। আর রব্বুল আলামিনের নির্দেশনাবলী লিখতে দেওয়া হয়, রব্বুল আলামিনের নির্দেশনাবলী শেষ হবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনাবলী লিখা শেষ হবে না, কিন্তু সমুদ্রের 8 সমুদ্রের পানি কালি শেষ হয়ে যাবে, গরম করে একদম বোঝা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আল্লাহর নির্দেশন কত আছে তুমি কি জানো? আপনি কতটুকু জানেন? বড় ডক্টর কি জানো? বড় ডক্টর, বড় অমুক বিষয়ে আলাদা ডক্টরেট ডিগ্রি লাভ করেছে, সহি কোন কোন হৃদয় হালকা একটা বিষয় জানে না, আছে না? একটা দুইটা ডক্টর নাকি, কত ডক্টর দেখালাম? যিনি জানেন সব তিনি হলেন রব্বুল আলামিন। আমরা যতই জ্ঞান অর্জন হোক না কেন, আবার আমি যেন ঘুমন না করি, বড় মনে করেন যেন না করি নিজেকে, নিজেকে ভাববো আমি ছোট। বুঝলেন? যতই আপনার ইলম বেশি হবে ততই আপনি দেখবেন আমি বেশি জানি। আল্লাহ, কয়টা হাদিস আপনি জানেন? কিন্তু হলো আলিম। সালাতের কত হাদিস রয়েছে, সালাতের ব্যাপারে কত ইখতিলাফ আর মতবিরোধ রয়েছে, সব কিছু আপনি জানেন, বড় আলিম। ইনি বলে এটা ওয়াজিব, ইনি বলে এটা সুন্নাহ, হাদা ওয়াজিব, হাদা সুন্নাহ, হাদা মাকরুহ, হাদা গায়র, আপনি কয়টা জানেন? তাহলে আমরা কেউ বেশি জানি না, অল্প জানি। আবার যা আল্লাহ দিয়েছেন তাই, এর থেকে বেশি জানা। তাই নিজেকে কেউ যেন বড় না মনে করি, বড় একমাত্র রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা। ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা ক্বালিলা। এই হোক, এই হাদিসটা আমরা জানতে পারলাম, মসজিদে সালাতুল জানাজা পড়া যায়, কিন্তু জানাজা সালাতের জন্য যে জায়গা নির্দিষ্ট ওখানে পড়া উত্তম। তাহলে ওগুলো ঠিক আছে, আগে আমি বলেছি এটা সহি। এজন্য শেখ বলছেন, লাকিনাল আফদল আস-সালাতু আলাইহা খারিজাল মসজিদ ফি মাকানিন মুআদ্দিল লিস-সালাতি আলাল জানাইজ কামা কানাল আমরু আলা আহদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া হুয়া আল গালিব আলা আহাদিহি ফিহা ওয়া ফি যালিকা আহাদিস। কিন্তু উত্তম হলো মসজিদের বাহিরে জানাজা সালাতের জন্য নির্দিষ্ট নির্ধারিত স্থানে সালাত আদায় করা উত্তম, জানাজা সালাত আদায় করা, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত। আর এটি ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশিরভাগ আমল। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশিরভাগ আমল ছিল মসজিদের বাইরে সালাত করা, বুঝতে পারছেন? এই জন্য আমাদের দেশে যেসব জায়গায় পড়া হয় মসজিদের বাইরে, রামেগঞ্জে, ঠিক না, বাইরে জায়গা, বাইরে জায়গা প্রশস্ত, ঠিক আছে, কিন্তু মসজিদের জায়গা বড়, মসজিদ বড়, বাইরে দেওয়া সম্ভব না, তাহলে এই বছর কোন জায়গায় পড়বেন? মসজিদে যাওয়া হচ্ছে, ঠিক না, আলহামদুলিল্লাহ। এতে এক্ষেত্রে কয়েকটি দলিল তিনি পেশ করেছেন, কিন্তু এটি হচ্ছে আর কয়টা দলিল পেশ করা হবে, আজকের মতো এখানেই থাকলো ইনশাআল্লাহ তাআলা। একটি না যে কয়ে বিষয়ে আলোচনা করেছি শোনার চেষ্টা করবেন, আর স্মরণ রাখবেন, আর আলোচনা করবেন, পর্যালোচনা করবেন, এর মাধ্যমে ইলিম বাড়বে, পর্যালোচনার মাধ্যমে জ্ঞান বাড়ে। আপনার ত্রুটি ত্রুটি দেখা যায় বুঝলেন যে ত্রুটি আছে, এ রব্বুল আলামিনের দরবারে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সকলের জ্ঞান বাড়িয়ে দাও। আমিন। রব্বানা জিদনা ইলমা, রব্বানা জিদনা ইলমা, রব্বানা জিদনা ইলমা। আরে এক বছর হলে কি বলবেন? রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, দোয়াটি করবেন সব সময়। কারণ স্বয়ং রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দোয়া শিখিয়েছেন, বলেছেন কুল রব্বি জিদনি ইলমা, হে নবী তুমি বলো রব্বি আমার রব, তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও। তো আমরা করবো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া করেছে, আপনি কয়েকদিন করলেন, হয়তো কি করেছে জীবনেও করে নিয়ে দোয়া, অথবা যখন পেয়েছেন রেখে যায় গেল এরকম। তাই সবসময় এই দোয়া করার চেষ্টা করবে, রব্বি জিদনি ইলমা, রব্বানা জিদনা ইলমা, আল্লাহুম্মা ইনফা'না বিমা 'আল্লামতানা ওয়া 'আল্লিমনা মা ইয়ানফা'উনা ওয়া জিদনা ইলমান তানফা'উনা বিহি। ইয়া রাব্বি, তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা-বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো, জিন্দা মুর্দা সবাইকে মাফ করো। আয় আল্লাহ, মালিক আব্দুল্লাহ আজকে মারা গেছেন, তাকে তুমি মাফ করো। আয় আল্লাহ, তাকে জান্নাতুল ফিরদাউস দান করো, তার গুনাহটা তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, পরবর্তীতে যিনি খলিফা হয়েছেন তার তার প্রতিনিধি, আয় আল্লাহ, তাকে ইসলামী বিধান পরিপূর্ণরূপে জারি করার তৌফিক দান করো। আল্লাহ, তুমি তাকে সাহায্য করো, এই রাষ্ট্রকে পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র হিসেবে তুমি কবুল করে নাও। আল্লাহ, তুমি হারামাইন শরীফের হেফাজত করো, দুনিয়ার সমস্ত মুসলিম রাষ্ট্রগুলির হেফাজত করো, মুসলমানদের হেফাজত করো। আয় আল্লাহ, আমাদের দেশের অশান্তি পরিস্থিতিকে দূর করে দিয়ে শান্তির পরিস্থিতি তুমি পরিবর্তন করে দাও। মোলাই বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশের পরিস্থিতিকে উন্নত করে দাও, বাংলাদেশের পরিস্থিতিকে শান্ত করে দাও, সবাইকে মিলে সুন্দরভাবে দেশ পরিচালনা করার তৌফিক দাও, অশান্তি আমাদের দেশ থেকে দূর করে দাও, মুসলমানদের হেফাজত করো, মুসলমানদের রক্তের হেফাজত করো, সারা দুনিয়ার মুসলিম রাষ্ট্রগুলির হেফাজত করো। মৌলানা, তুমি আমাদের সকলকে দুনিয়াতে কল্যাণ দাও, আখেরাতে কল্যাণ দাও, জাহান্নাম থেকে নেজাত দাও, কবর আযাব থেকে নেজাত দাও। ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما اللهم أكثر أموالنا وأولادنا وبارك لنا فيما أعطيتنا، اللهم بارك لنا فيما أعطيتنا، اللهم بارك لنا فيما أعطيتنا وزدنا من فضلك، واغفر ذنوبنا، اللهم اغفر ذنوبنا وأحسن أعمالنا وحسن فروجنا. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان، ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان، ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا، ربنا إنك رؤوف رحيم. اللهم اغفر لنا ولوالدينا وارحمهم كما ربونا صغارا، واغفر لجميع المسلمين الأحياء منهم والميتين برحمتك يا أرحم الراحمين. وصل اللهم وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.